রাধে ওই রাধে ওই নদীরে ঘাত লয়া মোরে নুগুটিয়া নাওত লাজ লয়ে ব লাজ লয়ে ব কেসা মরমে মারে ওই মারে ওই তোরে মন পাবরে মন বুকু পরিয়া সেনে হত তোরে হেনাম তোরে হেনাম কাষত কলুচি রাধে ঐ রাধে ঐ নদীরে ঘাত লয়া মোরে নুগুটিয়া নাওত লাজ লয়ে ব লাজ লয়ে ব কাষত কলুচি রাধে ঐ রাধে ঐ নদীরে ঘাত লয়া মোরে নুগুটিয়া নাওত লাজ লয়ে ব লাজ লয়ে ব বরহে নাই মন অকলে মোৰ ওই কাষত কলচী রাধে ঐ রাধে ঐ নদীরে ঘাতলয়া মোরে নুগুতিয়া নাওত লাজ লয়েব লাজ লয়েব কেসা মরমে মারে ঐ মারে ঐ তোরে মন পাবরে মন বুকু পড়ি আছে নেহত তোরে হেনাম তোরে হেনাম কাষত কলচী রাধে ঐ রাধে ঐ নদীরে ঘাতলয়া মোরে নুগুতিয়া নাওত লাজ লয়েব লাজ লয়েব